আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা ক্বালা আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা'আ ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাক রব্বুল আলামিন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার থেকে অসংখ্য মানুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, বিশ্বাসী এবং অবিশ্বাসী। যারা সৎকর্মশীল হয়েছে, যারা চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ পাক বিশ্বাসের তৌফিক দান করেছেন এবং যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেনি তাদেরকে আল্লাহ পাক বিভ্রান্ত করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল সারা বিশ্ব মানুষের জন্য হিদায়ত দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য প্রেরণ করেছেন। আজকে তাফসীর শুরু করব এমন একটি আয়াত থেকে, সূরা বাকারার যে আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা শুরু করেছেন এবং তাকে সৃষ্টি করে আল্লাহ পাক কিভাবে সম্মানিত করলেন, সেজদা করতে বললেন ফেরেশতাগণকে তাকে, এসব ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলীফা। স্মরণ করো সেই সময়কেই, প্রাচীন যুগে, যখন হে নবী তোমার রব বললেন ফেরেশতাকে উদ্দেশ্য করে, মালাইকা, মালাকুনের বহু বচন হচ্ছে মালাইকা, আমরা এটাকে উর্দু ফার্সিতে অনুবাদ করে দিয়েছি ফেরেশতা বলে, আসলে আরবি ভাষা হচ্ছে, ইসলামিক টার্ম হচ্ছে মালাইকা বা মালাক। মালাইকাগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নি জাঈলুন ফিল আরদি খলীফা, আমি পৃথিবীতে একজন স্থলাভিষিক্ত সৃষ্টি করব। খলীফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত, এই জমিনের দেখাশোনা করবে, এই জমিনের স্থলাভিষিক্ত হবে, এই জমিনকে আবাদ করবে, এমন একজনকে আমি সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা ব্যক্ত করলেন, পরামর্শ চাননি, কারণ আমাদের দেশের অনেক বক্তারাই বলে থাকে যে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আল্লাহ পাকের পরামর্শের আবার সৃষ্টির সাথে প্রয়োজন কি, এটি ভুল কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্যকে প্রকাশ করলেন যে ইন্নি জাঈলুন ফিল আরদি খলীফা, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। আল্লাহ পাক খলিফা বলেছেন, কার খলিফাই কথা বলেননি। আরেকটি ভুল এখানে আমাদের অনেক চিন্তাবিদদের, বাংলা ভাষার বা উর্দু ভাষার, তারা বলে থাকে আল্লাহর খলিফা, এটি একবার স্পষ্ট ভুল। কোরআনে কারিমে অথবা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আল্লাহর খলিফা মানুষ আদম আলাইহিস সালাম অথবা মানব জাতি এ কথা কোথাও উল্লেখিত হয়নি। সুতরাং এইরকম ব্যাখ্যা করা এক শ্রেণীর ওই সব চিন্তাবিদদের যারা কোরআন ও হাদিস সম্পর্কে সম্যক জ্ঞান রাখে না, কিন্তু তাদেরকে লোকেরা চিন্তাবিদ বলে থাকে। আল্লাহ বললেন একজন খলিফা তৈরি করব, তার আগে আল্লাহ পাক জিন সৃষ্টি করেছিলেন, জিনেরা বিভ্রান্ত হয়েছিল, জিনেরা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তারা মারামারি কাটাকাটি করেছিল, আল্লাহ পাক জিনদেরকে এই পৃথিবী আবাদ করার নেতৃত্ব থেকে সরিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করতে চাইলেন, এ হচ্ছে খলিফার অর্থ। কিন্তু খলিফা মানে আল্লাহর খলিফা, খলিফা ওই ব্যক্তিকে বলা হয় যে কেউ অনুপস্থিত থাকলে অথবা না থাকলে তার জায়গা পূরণ করে, তাকে খলিফা বলা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন প্রথম খলিফা হইলেন এই উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই আমাদের মাঝে, সেই জন্য আবু বকর খলিফা রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল তখন খলিফা হলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আগের যার খলিফা হয়েছেন তিনি মজুদ নন, তিনি অনুপস্থিত, সেই জন্য খলিফার প্রয়োজন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব নন। কোরআনে কারিমের একটি আয়াত আছে, আল্লাহ পাক বলছেন ওমা কুন্না গায়েবিন, আমি অনুপস্থিত নই, আমি গায়েব নই। তাহলে আল্লাহর খলিফা বলে কি করে এই ব্যাখ্যা করা হয়, যেটি ভুল ব্যাখ্যা। তখন ফেরেশতারা বললেন কালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা'আ, হে আল্লাহ আপনি এমন ব্যক্তিকে সৃষ্টি করবেন যে তার সন্তান সন্ততিরা এমন সৃষ্টি করবেন যারা কি করবে, মান ইউফসিদু ফীহা, এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু আদ-দিমা'আ, রক্ত প্রবাহিত করবে, মারামারি করবে, খুন করবে। ওয়া নাহনু নুসাববিহু বিহামদিক, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী, তোমার আকাঙ্ক্ষা আমরা তো করছি, আর আমরা ফেরেশতারা নুসাববিহু বিহামদিকা আপনার প্রশংসার সাথে সাথে তাসবিহ করছি, পবিত্রতা ঘোষণা করছি, ওয়া নুকদ্দিসু লাক এবং আপনার মহিমা গাইছি, পবিত্রতা পেশ করছি। আল্লাহ পাক জবাবে বললেন ইন্নী আলামু মা লা তাআলামুন, আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা জানো না, সেসব রহস্যের কথা জানো না। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু ভালো গুণ দিয়ে, সুতরাং তাদের দ্বারা মন্দ হওয়ার প্রশ্নে উঠে না, তাদের দ্বারা গোনা পাপ হওয়ার প্রশ্নে উঠে না। মানুষের মধ্যে আল্লাহ দুটো শক্তি দিয়েছেন, একটি হচ্ছে ফেরেশতা চরিত্র শক্তি, ফেরেশতার মতো ভালো শক্তি, আর একটি হচ্ছে অশুভিক শক্তি, শয়তানি শক্তি। এই দুই শক্তির একজন মানুষের মধ্যে দ্বন্দ্ব চলে, প্রত্যেক মানুষের মধ্যে এই দু শক্তি আছে। ভালো মানুষ হলেও তার মধ্যে এই দুটি শক্তি আছে, আর খারাপ মানুষ হলেও তার মধ্যে এই দুটি শক্তি আছে। আল্লাহ পাক এখানে পরীক্ষা করবেন যে তুমি তোমার ফেরেশতাগত শক্তিটিকে শক্তিশালী করছো, না ওই পাশবিক শক্তি বা শয়তানি শক্তিকে তুমি শক্তিশালী করছো। আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন, আল্লাহ পাক নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, যাতে আমরা আমাদের মধ্যে যে ভালো শক্তি লুকায়িত আছে সেটাকে শক্তিশালী করি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমাদের মধ্যে যে খারাপ গুণগুলি আছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ বিবাদ করা, রাগান্বিত হয়ে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, এরকমই পাপের কামনা বাসনা, এইসব যে খারাপ দিকগুলি রয়েছে সেটাকে দমন করতে হবে, এটি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাক এই পরীক্ষা মানুষকে দিয়ে করতে চেয়েছেন, যে এই পরীক্ষা ফেরেশতাদেরকে দিয়ে হতো না। যদিও সর্বদাই ফেরেশতারা তসবিহ করতে থাকেন, সর্বদাই আল্লাহ পাকের প্রশংসা করতে থাকেন, আল্লাহ পাকের মোটেই নাফরমানি করেন না, কিন্তু তাদের মধ্যে খারাপ গুণ তো নেই। তাহলে পৃথিবীতে ভালো মন্দ না থাকলে তো ভালোটার গুণ বোঝা যেত না। যদি আল্লাহ মন্দ সৃষ্টি না করতেন পৃথিবীতে, তা ভালোর বৈশিষ্ট্য, ভালোর গুণ আমরা উপলব্ধি করতে পারতাম না। মানুষের মধ্যে ভালো মন্দ দুটো গুণ দেওয়া আছে, আর ভালোটিকে যখন ব্যবহার করবে, ভালোটিকে যখন উন্নীত করবে, ভালোকে যখন শক্তিশালী করবে, তখন তার সুন্দর গুণ ফুটে উঠবে। আল্লাহ বললেন যে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আত্মা দান করলেন। সৃষ্টি করার পরে তাকে দুনিয়ার বিভিন্ন জিনিসের নাম জানতে হবে। আমরা জন্মসূত্রে ধীরে ধীরে বড় হয়েছি, অনেক কিছুর নাম জেনেছি, কিছু মায়ের কাছ থেকে শিখেছি যখনই মুখ ফুটেছে, কিছু বাবার কাছ থেকে শিখেছি, কিছু ভাই বোনদের কাছ থেকে শিখেছি, কিছু আত্মীয় স্বজনদের কাছ থেকে শিখেছি, কিছু দেশ বিদেশে ঘোরাফেরার মাধ্যমে নাম শিখেছি, তাই না? কিন্তু প্রথম মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তিনি কেমন করে জানবেন যে এটা আম গাছ, এটা লিচু গাছ, এটা হচ্ছে নারিকেল গাছ, এটা হচ্ছে অমুক, এটা এটাকে এই বলে, এটাকে সেই বলে, কেমন করে তিনি জানবেন? এটা নাম ছাগল, এটা নাম গরু, এটা ঘোড়া, এটা খচ্চর, এটা গাধা, কি করে জানবেন? শিক্ষার প্রয়োজন। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাম শিখিয়ে দিলেন, সব কিছুর নাম পৃথিবীতে যা কিছু আশেপাশে আছে শিখিয়ে দিলেন, যে এটাকে এই বলা হয়, সেটাকে এই বলা হয়, এইভাবে আল্লাহ পাক শিখিয়ে দিলেন। সুম্মা আরাযাহুম আলাল মালায়েকা, তারপরে তাদেরকে আল্লাহ পাক পেশ করলেন ফেরেশতাদের উপরে, যেগুলি নাম বলো তো। ফাকালা আম্বিউনি বি আসমায় হাওলায়, তোমরা আমাকে বলো তো বি আসমায় হাওলায়, এদের নামগুলি এসবের কি নাম, এগুলির বলো তো দেখি, এটাকে কি বলে, ওটাকে কি বলে, ওইটাকে কি বলে, বলো তো দেখি। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও যে তোমরা শ্রেষ্ঠ আর তোমাদের সৃষ্টি যথেষ্ট, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার প্রয়োজন বা কি, এ কথায় যদি সত্যবাদী হও তোমরা আর তোমাদের কথায় যুক্তিযুক্ত থাকে, তাহলে বলো এগুলোর নাম। কালু সুবহানাকা, ফেরেশতাগণ বললেন সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যা শিখিয়েছো তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, যতটা জানি ততটাই না, এর বেশি আর কি করে বলবো, এগুলোর নাম তো আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, হে আল্লাহ তুমি নিঃসন্দেহে সব কিছুই জানো এবং তুমি প্রজ্ঞাময়, সব কিছুর হেকমত তোমার কাছে রয়েছে। কালা ইয়া আদম, তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন আম্বিউহুম বি আসমাইহিম, এই ফেরেশতাদেরকে এই নামগুলি শিখিয়ে দাও, সেগুলির তো নাম জানতে হবে। আল্লাহ বললেন যে এদেরকে আম্বিউহুম বি আসমাইহিম, এই ফেরেশতাদেরকে এসব নাম শিখিয়ে দাও। ফালাম্বা আম্বাহুম বি আসমাইহিম, যখন তাদেরকে এসব নাম শিখিয়ে দিলেন, কালা আলাম আকুল্লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তখন আল্লাহ বললেন যে তোমাদেরকে কি বলিনি যে ইন্নি আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনে যে অদৃশ্য রয়েছে, যেগুলো চোখের সামনে আসে না তোমাদের, সেগুলি সমস্ত সম্পর্কে আমি সম্যক জ্ঞানী, সব কিছু জানি, এবং তোমরা যা প্রকাশ করো তাও জানি, অমাকুন্তুম তাকতুমুন, আর যেসব গোপনে রাখো লুকিয়ে রাখো তাও আমি জানি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আমি ফেরেশতাদেরকে সেজদার আদেশ করলাম, ওয়াইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, স্মরণ করো সেই সময়কালকে যখন আমি ফেরেশতাগণকে বললাম ইসজুদু লি আদম, আদমকে তোমরা সেজদা করো, আদমকে আল্লাহ সেজদা করতে বললেন। আদম মানুষ না, মানুষকে সেজদা করা জায়েজ? মানুষকে সেজদা করা শিরক। কখন শিরক হবে? যদি আল্লাহ শিরক বলেন, আর যদি আল্লাহ সেজদা করতে বলেন তাহলে সেটা ইবাদত হবে না? তো আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আদেশ করলেন ফেরেশতাদেরকে, যখন আল্লাহ পাকের আদেশ তখন হইল, তখন সেটি ছিল ইবাদত। আর আমাদেরকে আদম আলাইহিস সালামের পরে মানব জাতিকে আল্লাহ পাক বলেছেন যে লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, সেই সত্তাকে সেই জাতকে সেজদা করো যিনি এসবকে সৃষ্টি করেছে, অর্থাৎ একমাত্র আল্লাহকে সৃষ্টি করো। সুতরাং আমাদের জন্য জায়েজ নয়। আদম আলাইহিস সালামের জামানার দিনে অনেক কিছু জায়েজ ছিল যা আজকে জায়েজ নয়। আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা জোড়া জোড়া হইত, ভাই বোনে বিবাহ শাদী জায়েজ ছিল, আজকে কি জায়েজ আছে যে ভাই বোনকে বিয়ে করবে আপন বোনকে, বোন আপন ভাইকে বিয়ে করবে? জায়েজ না, হারাম। তার চাইতে বড় হারাম হচ্ছে শিরক, হারাম। সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক, আল্লাহ পাক হারাম করেছেন। তাহলে তখন আল্লাহ পাকের আদেশ ছিল, সেজন্য সেটি ছিল ইবাদত ফেরেশতাদের। ইবলিসকে যে আদেশ করা হয়েছিল তাকে ইবাদতের আদেশ করা হয়েছিল, কিন্তু এখন যদি কেউ করে সেটা সবচেয়ে বড় অপরাধ হবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, এর চাইতে বড় জুলম আর কিছু হয় না। ইবলিস সেজদা করলো না, আবার সে কি করলো? অস্বীকার করলো, আমি সেজদা করব না। ওয়াস্তাকবারা এবং অহংকার করলো। মানুষকে অহংকার ধ্বংস করে, অহংকার হলেই অস্বীকার করে। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে তার অন্তর অহংকার আছে যে আমার আল্লাহর আবার প্রয়োজন কি, আল্লাহর প্রতি বিশ্বাসের আবার প্রয়োজন কি, আমি তো দেখি না প্রয়োজন, আমি খাচ্ছি দাচ্ছি ভালোই চলছি। এই ইবলিসকে ধ্বংস করেছে অহংকারে। এই জন্য অহংকার করা বড় কাবিরা গুনাহ। অহংকার করে সে অস্বীকার করলো এবং সে যুক্তি পেশ করেছিল, শয়তানি যুক্তি পেশ করেছিল, আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদম চাইতে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আল্লাহ, আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটি নিচের দিকে যায় আর আগুন জ্বলে উপর দিকে যায়, আমি ওকে কি করে শ্রেষ্ঠ করতে পারি, আমি তার চাইতে শ্রেষ্ঠ। তাহলে যুক্তি দেখেন, উপর দিকে গেলেই আগুন জ্বলে শ্রেষ্ঠ হয়, এই যুক্তি অযুক্তি ছিল। আর মাটি নিচের দিকে আসলে আর সেটার মান মর্যাদা কম হয়ে যায়, সুতরাং তাকে সেজদা করা যাবে না। এই জন্য বাতিল কেয়াস, অর্থাৎ ইসলাম বিরোধী, কোরআন এবং হাদিস বিরোধী কেউ যদি যুক্তি পেশ করে একে ফাসেদ কেয়াস বা বাতিল কেয়াস বলা হয়। আউয়ালু মান কাসা ইবলিস, ইবলিস প্রথম বাতিল যুক্তি পেশ করেছিল। বাতিল পন্থীরা বাতিল যুক্তি পেশ করে থাকে। আপনাকে যুক্তি যখন পেশ করতে হবে, চিন্তা করে পেশ করতে হবে, এটা আল্লাহ প্রদত্ত বিধানের বিরোধী তো নয়, কারণ আল্লাহ পাক প্রজ্ঞাময় হাকিম, আল্লাহ পাকের প্রত্যেকটি কথা এবং বিধানে হিকমত রয়েছে। সুতরাং আপনার যুক্তি ভুল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে চিরসত্য। যখন সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফির, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। ওয়াকুলনা, এবং আমি বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আর তোমরা জান্নাত থেকে যেখানে ইচ্ছা তৃপ্তি ভরে ভক্ষণ করো, খাও দাও, জান্নাতের যে কোনো জায়গা থেকে মনের তৃপ্তির সাথে খাও দাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাল যালিমিন, না হলে তোমরা দুইজনে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর আল্লাহ পাক বলছেন ফাআযাল্লাহুমা শায়তান, শয়তান এই দুইজনকে পদস্খলন ঘটালো, ভুল করিয়ে দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, যেই নিয়ামতে, যেই ভোগবিলাসে, যে আয়েশ আরামে তারা ছিলেন, তাতে থেকে বের করিয়ে দিল এই ইবলিস। অকল না, তখন আমি আল্লাহ বললাম, ইহবেতু বাদুকুম লিবাদিন আদু, এখন নেমে যাও, জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো আদম আলাইহিস সালামকে, তার স্ত্রীকে, এবং তোমাদের একে অপরের শত্রু, তোমরা পরস্পর শত্রু হয়ে এই দুনিয়াতে নামো। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, এবং তোমাদের জন্য পৃথিবীতে বসবাসের স্থান রয়েছে এবং নির্দিষ্ট কালের জন্য তোমাদের জন্য ভোগের বস্তু রয়েছে। নির্দিষ্ট কাল ভোগ করবে, অর্থাৎ যতদিন বয়স আছে আয়ু আছে, আর তারপরে ফিরে আসতে হবে। আর নির্দিষ্ট কাল পৃথিবীতে বসবাস করবে, সেখানে চিরকাল বসবাস করতে হবে না। আল্লাহ পাক তারপরে বলছেন ফাতালাক্কা আদম মিন রব্বিহি কালিমাত, আল্লাহ পাক যখন জান্নাত থেকে বের করে দিলেন, পৃথিবীতে নামিয়ে দিলেন, এখন আদম আলাইহিসসালাম ছুটে বেড়াচ্ছেন কি করে আমার এই ভুলের সংশোধন হবে, আল্লাহ পাক আমাকে মাফ করবেন। আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান, আর আরহামুর রাহিমিন, তার চাইতে বেশি দয়াবান মাও না আর বাবা না আর কেউ না, তিনি দয়া করছেন। এবং আদম আলাইহিসসালামকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছেন যে এই বাক্যগুলি পড়ে তুমি আমার কাছে দোয়া করো, তাহলে আমি তোমাকে মাফ করে দেব। সেই বাক্যগুলি কি? আল্লাহ পাক সূরা আরাফে উল্লেখ করেছেন কালা, দুইজনে বলেছিলেন আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাসসালাম বলেছিলেন রব্বানা আযালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি মাফ না করেন আমাদেরকে আর আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে গেছি। এই দোয়া করেছিলেন আদম আলাইহিসসালাম। কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা কোরআনি দোয়াকে বাদ দিয়ে, কোরআনি তথ্যকে অস্বীকার করে অথবা গোপনে রেখে তারা জাল কথা ছড়িয়ে বেড়ায়। তারা বলে যে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন তখন তিনি আরশ দেখলেন আল্লাহ পাকের, আর আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মাদুর রাসূল লেখা আছে, তাহলে নিশ্চয়ই তিনি কোনো বড় ব্যক্তিত্ব হবেন। এই কথা আদম আলাইহিসসালামের স্মরণ ছিল। তারপরে যখন এই ভুল হয়ে গেল তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায়, যে আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দাও, বেহাক্কে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তোফাইলে তার ওসিলায় আমাকে মাফ করে দাও, এই বরাত দিয়ে দোয়া করেছিলেন। এই ওসিলার দোয়া শরীয়ত সম্মত নয়, এবং এই হাদিসটি যেটি তারা বর্ণনা করে থাকে একেবারে জাল, মিথ্যা বানাওয়াট আর কোরআন বিরোধী। কোরআনে আল্লাহ পাক আদম আলাইহিসসালামের দোয়ার কথা উল্লেখ করে দিয়েছেন, যা আপনাদের সামনে আমি পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাতালাক্কা আদম মিন রব্বিহি কালিমাত, আদম আলাইহিসসালাম তার রবের পক্ষ থেকে কিছু বাক্য শিখলেন, ফাতা বা আলী, এবং আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ তওবা গ্রহণকারী এবং অতি দয়াবান। কুল্লাহ বেতু মিনহা জামিয়ান, আল্লাহ পাক বললেন যে তোমরা সকলেই পৃথিবীতে নেমে যাও, দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসে, হিদায়াতের কথা আসে, যখন সঠিক পথ দেখানো তোমাদেরকে হবে তখন তোমাদেরকে সঠিক পথ ধরতে হবে। ফামান তাবিয়া হুদায়া, সুতরাং সেই সময় যে আমার দিক নির্দেশনাকে ফলো করবে, যেই ব্যক্তি আমার হিদায়াতকে অনুসরণ করবে, ফালা খৌফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিত হবে না, চিন্তাশীল হবে না, কোনো চিন্তা করতে হবে না, আবার ফিরে আসবে জান্নাতে। আল্লাহ বললেন আমি শরীয়ত নাজিল করব, আমি জীবন বিধান নাজিল করব, তার যদি অনুসরণ করো আমার এটি হচ্ছে হেদায়েত, তাহলে কি হবে, ফালা খুফুন, কোনো ভয় করবে না আর কোনো চিন্তা করবে না, আবার জান্নাতে ফিরে আসবে। আল্লাহ পাক সহজ রাস্তা বলে দিয়েছেন। ওয়াল্লাযিনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকার করবে, মানবে না যারা, ওয়াকাযযাবু, এবং মিথ্যা প্রতিপন্ন করবে, বে আয়াতেনা, আমার আয়াতগুলিকে, অর্থাৎ আমার শরীয়তের বিধানাবলিকে এবং সৃষ্টিগত যেসব নিদর্শন আল্লাহ রেখেছেন, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালেদুন, সেখানে চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বনি ইসরাইলদের কথা উল্লেখ করেছেন, ইয়াকুব আলাইহিসসালামের সম্প্রদায়কে বনি ইসরাইল বলা হয়। ইসরাইল উপাধি হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের, আর ইসরাইলের অর্থ হয় আরবি ভাষা আবদুল্লাহ। আমরা যেমন আবদুল্লাহ নাম রাখি আল্লাহর বান্দা, ইসরাইল মানে হয় আল্লাহর বান্দা। তো আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের সাথে যে সব চুক্তি হয়েছে তা পূরণ করো, ইয়া বানি ইসরাইল, হে ইসরাইল গোত্রের লোকেরা, উযকুরু নিমাতি আল্লাতি আনআমতু আলাইকুম, সে সব নিয়ামতকে স্মরণ করো, আমার অনুগ্রহকে স্মরণ করো যা তোমাদের উপর আমি করেছি, ওয়া আউফু বি আহদি, আমার চুক্তিকে তোমরা পুরা করো, আমার সাথে যে প্রতিশ্রুতি করেছো তা পুরা করো, উফে বি আহদিকুম, তোমাদের চুক্তি পূরণ করব, ওয়া ইয়া ফারহাবুন, এবং একমাত্র আমাকে তোমরা ভয় করবে, আল্লাহ পাককে ভয় করবে, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদদিকাল লিমা মাআকুম, আর তোমরা ঈমান নিয়ে আসো যে কিতাব আমি নাজিল করেছি তার প্রতি, অর্থাৎ আল কোরআনের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল তাহলে বনি ইসরায়েলদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন যে তোমরা ঈমান নিয়ে আসো ওই কিতাবের প্রতি যা আমি নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, এবং এই কিতাব তোমাদের কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবের সত্যায়নকারী, সেই কিতাবের সমর্থন করে। তোমাদের কাছে তাওরাতে যেসব আসল কথা রয়েছে বিকৃত নয়, ইনজিলে যেসব সত্য কথা রয়েছে আল্লাহ প্রদত্ত কথা রয়েছে বিকৃত নয়, সেগুলির সত্যায়ন করে কোরআনে করিম। ওই বিধানগুলি কোরআনে করিম আছে, যেমন তৌহিদ আল্লাহর একত্ব কোরআনে করিমও আছে, তাওরাত ইনজিলে সত্যায়ন করলো, আম্বিয়া এবং রসুলগণের শ্রদ্ধা সম্মান করা এবং সেসবের প্রতি ঈমান নিয়ে আসা এবং সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক কোরআনে এর সত্যায়ন করেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলে, কোন রসুলের মাঝে আমরা পার্থক্য করি না, সমস্ত আম্বিয়া রসুলগণের প্রতি আমরা ঈমান নিয়ে আসি। এ হচ্ছে কোরআন আগের কিতাবগুলির যে সত্যায়নকারী এর একটা দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, হে ইহুদিরা, হে আহলে কিতাবরা, তোমরা এই কোরআনের সাথে প্রথম কুফরিকারী হইও না, তোমরা ওই প্রথম জাতি হইও না যারা কোরআনকে অস্বীকার করেছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় তোমরা যদি অস্বীকার করে দাও আল কোরআনকে বিশ্বাস করতে, এবং আল কোরআন যার উপর নাজিল হয়েছে অর্থাৎ শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি যদি ঈমান নিয়ে আসতে অস্বীকার করো, তাহলে তোমরা প্রথম কুফরি করলে, এ কাজ করিও না। ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, এবং আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য হাসিল করিও না। আমার আয়াতকে বিক্রি করে দিলে, অর্থাৎ শরীয়তকে আল্লাহ নাজিলকৃত বিধানকে বিক্রি করে দিলে আর সেটাকে মানলে না, আর তারপরে সামান্য মূল্য হাসিল করলে অর্থাৎ পার্থিব স্বার্থ হাসিল করলে, এইরকম কাজ করিও না। ওয়া ইয়া ফাত্তাকুন, এইরকম ওইসব লোকেরা যারা এই উম্মতের দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের বিধিবিধানকে বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থের জন্য হারামকে হালাল করে নেবে, সুদকে হালাল করে নেবে, জুয়াকে হালাল করে নেবে, দুনিয়ার স্বার্থের জন্য নামাজ ছেড়ে দিবে, দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহ থেকে গাফিল হয়ে যাবে। এরা স্বল্প মূল্যে আল্লাহর দিনকে আয়াতকে বিক্রি করে দিল, দিনকে নষ্ট করে দিয়ে, দিনকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটল। ওয়া ইয়া ফাত্তাকুন, একমাত্র আমাকে ভয় করবে। আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমাদের কাছে যে হক রয়েছে সেই হক এসেছে, সেই হকের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, হকের সাথে বাতিলের সংমিশ্রণ করি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিও না, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। ওয়া তাকতুমুল হক, এবং হককে তোমরা লুকিয়েও রাখিও না, গোপন করিও না। ও আন্তুম তালামুন, জেনে শুনে। তাহলে যেই ব্যক্তি সত্যকে জানতে পারবে সেই ব্যক্তি সত্যের প্রচার করবে, নিজে বাস্তবায়িত করবে এবং অন্যের মাঝে প্রচার করবে। সত্যকে জানলেন আর তা লুকিয়ে রেখে দিলেন, এটি হচ্ছে ইহুদিদের চরিত্র। আল্লাহ ফাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 43 থেকে ইরশাদ করছেন সালাতের কথা, নামাজের কথা, যাকাতের কথা এবং জামাতে নামাজ পড়ার কথা। মহান আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এর আগে ব্যাখ্যা করা হয়েছে নামাজ কায়েম করলে তার বিভিন্ন দিক রয়েছে, তাহলে সেই নামাজ কায়েম হবে, সালাত প্রতিষ্ঠিত হবে। ও আতু যাকাতা, যাকাত প্রদান করো। এগুলি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইমানের 6টি স্তম্ভ আর ইসলামের হচ্ছে 5টি স্তম্ভ। ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা হচ্ছে প্রথম স্তম্ভ। ইসলামে প্রবেশ করার জন্য প্রথমে এটা লাগবে, সাক্ষী দিতে হবে সোবানে, আর তারপরে আপনি যে সাক্ষী দিলেন সেটা সত্য, অন্তর থেকে সাক্ষী দিয়েছেন বিশ্বাস করে, এর প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ওয়াকিমুস সালাত, দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত, চতুর্থ স্তম্ভ হচ্ছে সিয়াম, রোজা রমজান মাসের, আর পঞ্চম স্তম্ভ হচ্ছে জীবনে একবার হজ করা, জীবনে একবার হজ করা, এটা হচ্ছে পঞ্চম স্তম্ভ। আর প্রতি বছরই আল্লাহ 1 মাস রোজা ফরজ করেছেন, যাকাত বছরে একবার ফরজ করেছেন যদি ধন সম্পদ হয়, টাকা পয়সা হয়, সোনা চাঁদি হয়, আর যদি খাদ্যদ্রব্য হয়, ফসল হয়, তাহলে তাতে যখন কেটে মেরে নিয়ে আসবেন তখন আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। নামাজ মাসে একবার, সপ্তাহে একবার জুমা পড়া মুসলিম আজকাল অধিকাংশ না, দিনে একবার না, তাও না, দিনে 5 বার করে আল্লাহ ফরজ করেছেন, তার নামাজের কত গুরুত্ব রয়েছে, তাহলে প্রমাণ দেবে যে সত্যি তোমার সাক্ষী ঠিক আছে, তুমি যে শাহাদাত দিয়েছো উইটনেস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথাই তুমি সত্য এবং তুমি মিথ্যুক নও, তো এর প্রমাণ হচ্ছে যে তুমি নামাজ পড়বে। আল্লাহ ফাকরাবুল কোরআনের বহু আয়াতে নামাজের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন, এর দ্বারা যাকাতের গুরুত্ব জানা যায়। আজকাল অধিকাংশ মুসলিম যাকাত দিতে চায় না, যাকাত দিতে চায় না। নামাজের সাথে আল্লাহ যাকাত বহু আয়াতে উল্লেখ করেছেন, সুতরাং যাকাতের অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে। আমাদের দেশীয় তরিকায় যে ভাবে বলা হয় তাতে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাতকে নিয়ে 5 নম্বরে ঠেলে দেয়। আর যার ফলে এই অজ্ঞতার জন্য অধিকাংশ যাদের উপরে যাকাত ফরজ হয়ে রয়েছে তারা যাকাত দিতে চায় না। যাকাত তৃতীয় স্তম্ভ ইসলামের, 5 নম্বরে নয়। এবং আল্লাহ পাক রব যেন সবগুলি আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর বলছেন, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ নামাজিদের সাথে হয়ে তোমরা নামাজ পড়ো। নামাজিদের সাথে নামাজ পড়তে হবে, অর্থাৎ একাকী ঘরে নামাজ পড়লে হবে না, অফিসে শুধু নামাজ পড়ে নিলে হবে না, ফজর নামাজটা ঘরেই পড়ে নিলেন এইরকম করলে হবে না, বরং মসজিদ তৈরি করতে হবে। এবং মসজিদে গিয়ে জামাতে মুসল্লিদের সাথে গিয়ে মুসলিমদের সাথে নামাজ পড়তে হবে, যাতে প্রকাশ পায় যে এলাকায় মসজিদ আছে, এলাকায় আজান হচ্ছে, এলাকায় নামাজ হচ্ছে, মুসলিমরা নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, মসজিদ থেকে বের হচ্ছে, বোঝা যায় যে এলাকায় মুসলিম হচ্ছে। কত ভালো লাগে আপনাকে যদি সংখ্যালঘু এলাকায় আপনি চলাফেরা করেন, আর একটি যদি মসজিদ দেখেন, আর সেখানে মুসল্লিদের যদি দেখেন যে নামাজ পড়তে ঢুকছে অথবা নামাজ পড়ে বের হচ্ছে, কত ভালো লাগে আপনাকে। তাহলে প্রকাশ পায় যে হ্যাঁ, ইসলাম আছে। আর যদি ঘরে ঘরে নামাজ পড়ে, আজকে মুসলিমরা অনেকেই ঘরে নামাজ পড়ে, যদি ঘরে নামাজ পড়ে তাহলে জানা যাবে না যে এলাকায় মুসলিম আছে কি নেই, এরা নামাজি না বেনামাজি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যাদের শক্তি আছে, যারা সুস্থ ব্যক্তি অথচ জামাতে নামাজ পড়তে যায় না, তাদের বাড়িগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছে। আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমরা ভালো কাজের আদেশ করলে নিজে ভালো কাজগুলি করবে, শুধু ভালো ভালো কথা বলবে আর ভালো কাজ করবে না, এমনটা করবে না। আতামুরুনান নাসা বিল বিররে, তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করো? ওয়াতানসাউনা আনফুসাকুম, এবং তোমরা নিজেকে ভুলে যাও, আমলের ক্ষেত্রে নিজে ভুলে যাও। অনেক লোকেরা রয়েছে হয়তো বক্তা, বড় বড় কথা বলে, কিন্তু পারিবারিক অবস্থা দেখেন ইসলামিক পরিবার গঠন করে না, ছেলেদেরকে নামাজি করে না, হাজি রয়েছে নিজে একা নামাজ পড়ে, ছেলে মেয়েরা একটা নামাজ পড়ে না, মহিলারা তাদের বাড়ির একটিও পর্দা করে না। এরকম করলে হবে না, নিজেদেরকে ভুলে যাবে না। মানুষকে তো ভালো কথা বলো সমাজে বসে, কিন্তু নিজের সংশোধন করো, নিজের পরিবারের সংশোধন করো না, এমন যেন না হয়। আতামুরুনান নাসা বিল বির, তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও? আতানসাউন আনফুসাকুম ওয়া আনতুম তাতুলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো, কিতাব তোমরা পাঠ করো, তোমাদের কিতাবের জ্ঞান রয়েছে, আমাদের ক্ষেত্রে বলছি। এছাড়াও ইহুদিদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, কারণ বনী ইসরাইলদের আলোচনা চলছে যে তাদের এই স্বভাব ছিল, ভালো ভালো কথা বলে কিন্তু কাজের দিকে তারা কাজ করে না। আল্লাহ বলছেন তোমরা তো কিতাব পড়ো, তোমাদের তো কিতাবের জ্ঞান রয়েছে, আফালা তাকলুন, তোমরা কি বুঝার চেষ্টা করো না? আল্লাহ পাক রব্বুল তারপরে মানুষকে তার কাছে সাহায্য চাইতে বলেছেন, এবং সাহায্য চাওয়ার তরিকাও শিখেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন, তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে। তাহলে সাহায্য যখন আল্লাহ পাকের কাছে চাইবেন, দোয়া করবেন ধৈর্য ধরে। ধৈর্য ধরা মানে আপনি তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরা মানে আপনি একবার দুবার দোয়া করলেন, দেখলেন কিছু তো ফল পাওয়া যায় না, ছেড়ে দিলেন দোয়া, এমনটা করবেন না। নগদ নগদ চাইবেন এমন না, হতে পারে আল্লাহ পাক বিলম্ব করছেন, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছেন যে আপনি কতটা আপনি দিনের পর অটল থাকছেন। সুতরাং আপনি আপনার কাজকে চালিয়ে যান, আপনার দোয়াকে চালিয়ে যান, আপনি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেই থাকেন, এ হচ্ছে ধৈর্য ধারণ করা। ওয়াসসালাত এবং নামাজের সাথে, নামাজ পড়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে দোয়া করেন। তার মানে এই না যে নামাজের পরে সালাম ফিরে মোনাজাত দ্বারা সম্মিলিত মোনাজাত, এটা অর্থ নাই। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেন, আর নৈকট্য লাভ করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। নামাজের মধ্যেই দোয়া, সালাত দোয়া, নামাজের মধ্যে সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে দোয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদার মধ্যে দোয়া। নামাজের মধ্যে আর একটি দোয়ার ক্ষেত্র হচ্ছে সালাম ফিরার আগে আত্তাহিয়াত এবং সালাতে ইব্রাহিমে দরুদ পড়ার পরে, এই ক্ষেত্রটি হচ্ছে দোয়ার ক্ষেত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি বিষয়ের ক্ষেত্রে বিশেষ হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় তার প্রতিপালকের যখন সেজদায় থাকে। তাহলে সেজদায় আপনি আল্লাহ পাকের সবচেয়ে নিকটে হয়েছেন, তখন চাইবেন না আপনি, না দূর থেকে চাইবেন, সবচেয়ে নিকটে যখন তখন চাইবেন। ফাজতাহিদু ফিদ দুআ, সুতরাং মেহনত করো, পরিশ্রম করো দুআই, ফাকামিনুন আয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়ায় সেজদায় কবুল হবে। আরেকটি হাদিস আছে, যখন তোমার আত্মহাত পড়া হয়ে যাবে, দুরুদ পড়া হয়ে যাবে, ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবহু ইলাইহি, এখন যা ইচ্ছা তুমি আল্লাহর কাছে চাও। তাহলে এগুলি হচ্ছে দোয়ার ক্ষেত্র। আর নামাজের পরেও যদি কখনো দোয়া করতে হয়, তাহলে একা কি দোয়া করবেন? আপনার দরখাস্ত আমার থেকে ভিন্ন, আমার দরখাস্ত আপনার চাইতে ভিন্ন, সম্মিলিত দোয়া করবেন? একজন শুধু দোয়া করবে আর আপনারা আমিন বলবেন, তাহলে আপনার তো দরখাস্ত পেশ করা হইল না। সুতরাং এই সম্মিলিত মোনাজাত না হাদিস দ্বারা প্রমাণিত, না কোরআন দ্বারা প্রমাণিত, না যুক্তিসঙ্গত। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এই নামাজ বড় কঠিন, ভারী লাগে, কিন্তু সকলকে ভারী লাগে না। ইল্লা আলাল খাশিয়ীন, তবে যারা বিনয়ী, আল্লাহ ভীরু, অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সামনে নত বিনীত, তাদের জন্য অত্যন্ত হালকা। অন্তরে যদি আল্লাহর ভয় ভীতি থাকে এবং বিনয় হন আল্লাহর জন্য, খুশু খুশু সৃষ্টি করেন অন্তরে, তাহলে নামাজ অত্যন্ত হালকা। দেখেন, নামাজে একটি পয়সাও লাগে না, আর কষ্টও লাগে না, খিদাও লাগে না। পক্ষান্তরে যাকাত দিলে পয়সা ব্যয় করতে হয়, রোজা রাখলে পেটে কষ্ট করতে হয়, হজ করলে অনেক কষ্ট করতে হয়, নামাজে কষ্ট করতে হয় না। তারপরে অধিকাংশ মুসলিম বেনামাজি, বড়ই কঠিন। আল্লাহ বলছেন ওয়াইন্না হালা কেবিরা, নামাজ কঠিন এক শ্রেণীর মানুষের জন্য, তবে যার মধ্যে খুশু আছে, যার মধ্যে বিনয় আছে, যে ব্যক্তি আল্লাহ ভীরু, তার জন্য খুব সহজ নামাজ। এবং নামাজে সেই ব্যক্তি স্বাদ পাবে, তার নয়ন জোড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জয়লাত কুররাতু আইনি ফি সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজে, মনের শান্তি হাসিল হয় নামাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি তার উম্মত, আপনার চরিত্র সেই রকম হইতে হবে, সেজদা পড়লে আপনার মনের শান্তি হাসিল হয়ে যায় যে আল্লাহকে আমি পেয়ে গেছি নিকটে, আল্লাহ পাকের কাছে আমি মন খুলে দরখাস্ত করার সুযোগ পেয়েছি। হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তিকে সেজদা করার তৌফিক হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাযীনা ইয়াযুন্নুন, বিনয়ী কারা, খুশু কাদের মধ্যে রয়েছে? আল্লাযীনা ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যাদের বিশ্বাস রয়েছে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতেই হবে এবং জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস যাদের আছে। ও আন্নাহুম ইলাইহি রাজুন, এবং তাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে, আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। এরা হচ্ছে বিনয়ী, এরা নামাজ ছাড়বে না। যেই ব্যক্তির বিশ্বাস আছে যে আল্লাহ পাক তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, জবাবদিহি করতে হবে, আর প্রথম প্রশ্ন আল্লাহ কি করবেন কিয়ামতের দিনে, নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে কিয়ামতের দিনে নামাজ সম্পর্কে। মুসলিম, তোমার হিসাব প্রথম শুরু হবে নামাজ সম্পর্কে। আল্লাহ পাক তাই বলছেন যে যার বিশ্বাস আছে যে তার কাছে ফিরে যেতে হবে এবং তার সাথে সাক্ষাৎ করতে হবে, জবাবদিহি করতে হবে, সেই ব্যক্তির জন্য নামাজ সহজ, সে হচ্ছে বিনীত। বনী ইসরায়েলদেরকে আল্লাহ পাক সম্বোধন করে আরো বলছেন ইয়া বানি ইসরায়েল, হে ইসরায়েলের সন্তানরা, উযকুরু নিয়মাতি আল্লাতি আনআমতু আলাইকুম, সেই সব অনুগ্রহকে স্মরণ করো যা তোমাদের উপর আমি দান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সারা বিশ্বজাহানের সমস্ত মানুষের উপর, অর্থাৎ সেই যুগের সমস্ত মানুষের উপর আল্লাহ পাক বনি ইসরায়েলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেনি, যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আসেনি, আর আল কোরআনও নাজিল হয়নি, আল কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শ্রেষ্ঠত্ব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে দিয়ে দিয়েছেন, এবং তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন একটি আয়াতে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে এই শ্রেষ্ঠত্ব শেষ উম্মতকে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু রূপ চেহারা দেখে নয়, তাদের দেহের গঠন দেখে নয়। নবী করিম সাল্লাল্লাহু বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ পাক তোমাদের রূপ চেহারা দেখেন না এবং তোমাদের বডি দেখেন না, ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখেন যে অন্তরে ঈমান কি অবস্থায় আছে এবং তোমাদের আমল কর্ম কেমন সুন্দর, তা আল্লাহ পাকে দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন শেষ নবীর উম্মতকে তিনটি শর্তে, বলছেন তা আমুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দেবে, ও তুমেনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই তিনটি গুণ যদি আমাদের মধ্যে থাকে এবং আমাদের মধ্য থেকে যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর যারা নিজের আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সুতরাং আমলে গাফিল তারা। নিজেই আমলে সংশোধন করে না, অপরকে আর ভালো কাজের জন্য উৎসাহিত কি করবে? নিজের বাড়িতে ইসলামিক পরিবেশ কি করে তৈরি করবে? অন্যদেরকে ইসলামের দাওয়াত কি করে দিবে? ভালো কাজের জন্য কি করে উৎসাহিত করবে? এইভাবে অন্যায় কাজে কি করে বাধা দেবে? অন্যায় কাজকে কিভাবে নির্মূল করার চেষ্টা করবে? যদি বল প্রয়োগ করার ক্ষমতা থাকে বল প্রয়োগ করবে, সেই ক্ষমতা না থাকে তো কথার দ্বারা অন্যায় বাধা দেবে, আর যদি তাও না থাকে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাবি কালবিহি, অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবে, ওয়াজালিকা আযাফুল ঈমান, এটি হচ্ছে সর্বনিম্ন ঈমানের স্তর। এই গুণগুলি যদি থাকে তাহলে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে ভয় করো, সেই দিনের আযাব থেকে আত্মরক্ষা করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাজে আসবে না, কোনো ক্ষেত্রে কেউ কারো কাজে আসবে না। আপনার বাবা আপনার কাজে আসবে না, আপনি বাবা মায়ের কাজে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কোনো ব্যক্তির পক্ষ থেকে সুপারিশও কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কোনো ব্যক্তির পক্ষ থেকে মুক্তিপণ নেওয়া হবে না। দুনিয়াতে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়, অপরাধের ক্ষেত্রে অনেক সময় মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাও করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কোনো সাহায্যও সেই দিন করা হবে না যদি আল্লাহ পাকের সাহায্য না হয়। আল্লাহ পাক আরো বনি ইসরায়েলদেরকে স্মরণ করাচ্ছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো ওই সময়কে যখন তোমাদেরকে রক্ষা করেছিলাম, মুক্তি দান করেছিলাম, মিন আলি ফিরআউন, ফিরআউনের অনুসারীদের থেকে, ফিরআউন এবং ফিরআউনের যে অনুসারী সেনাবাহিনী আর তার ভক্তরা ছিল তাদের থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সু আল আযাব, তারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত, কঠোর শাস্তি দিত। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আর স্মরণ করো ওই সময়কে হে বনি ইসরাইলরা যখন সমুদ্রকে তোমাদের জন্য বিভক্ত করে দিয়েছিলাম। সমুদ্রকে আল্লাহ পাক বিভক্ত করেছিলেন, ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে তার অনুসারীদেরকে ডুবিয়ে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নাহার বললেন, নাহার মানে নদী, তাহলে নীল নদ যদি হইতো তাহলে নাহার আল্লাহ বলতেন, এখানে কি বলেছেন বাহার বলেছেন। ফান যাই না কম, তোমাদেরকে মুক্তি দিলাম, ও আগরাখ না আলা ফিরাউন, ফিরাউনের অনুসারীদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম, ও আন্তুম তানজুরুন, আর তোমরা চাক্ষুষ দেখছিলে, যখন ডুবে তারা ধ্বংস হয় চোখের সামনে দেখছিলে। আল্লাহ পাক বলছেন ওয়াইজ ওয়া আদনা মুসা আর বাইনা লাইলা, স্মরণ কর ওই সময়কে যখন মুসা আলী ইসলামের সাথে আমি প্রতিশ্রুতি করেছিলাম 40 রাতের, যে 40 দিনের জন্য আসো তুর পাহাড়ের কাছে, সেখানে আমি তোমাকে তাওরাত দেব। তাওরাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 30 দিনের কথা বলে ওয়াত মামনাহ বি আশর, আর 10 দিন দিয়ে 40 দিন আল্লাহ পাক পুরো করেছেন। এই 40 দিনের কথা আল্লাহ পাক এখানে সংক্ষেপে উল্লেখ করে, সুম্মাত তাখাযতুমুল ইজলা, এই 40 দিনের মধ্যে বনি ইসরাইলরা বাছুরের পূজা শুরু করে দিয়েছিল, গো পূজা শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক বলছেন সুম্মাত তাখাযতুমুল ইজলা, অতঃপর তোমরা তার চলে আসার পরে, আমার সাথে সাক্ষাতে মূসা আলাইহিস সালামের চলে আসার পরেই তোমরা এই গরুর কেন পূজা শুরু করে দিয়েছিলে? ওয়া আনতুম যালিমুন, তোমরা তখন জালেম হয়ে পড়েছিলে। সোম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, অতঃপর আমি এরপরে তোমাদেরকে মাফও করেছিলাম, এমন নয় যে তোমাদেরকে মাফ করিনি, তোমাদেরকে মাফও করেছিলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যে আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা ভুল করেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেছেন। আবার ওয়াইজা আতাইনা মুসা আল কিতাব আল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, আর স্মরণ করো ওই সময়কে যখন আমি মুসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম, তাওরাত কিতাব দিয়েছিলাম, আল ফুরকান এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড দিয়েছিলাম আল ফুরকান। এই তাওরাতকেই আল ফুরকান বলা হয়েছে, অথবা সত্য বাতিলের মাঝে পার্থক্যকারী জ্ঞান তাকে দেওয়া হয়েছিল, সেটাকে উদ্দেশ্য করা হয়েছে। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়ত পেতে পারো। ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম ইত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাক্তুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে মূসা আলাইহিস সালামের জাতি, মূসা আলাইহিস সালামের ওই তুর পাহাড়ে তাওরাত নিতে যাওয়ার পরে যে গরুর পূজা শুরু করে দিয়েছিল, তাদের তওবা যে কবুল করলেন কিভাবে সে কথা উল্লেখ করেছেন। তওবার জন্য আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমাদের তওবা কবুল হবে কিন্তু তোমরা একে অপরকে হত্যা করবে। এই হত্যার তরিকা কি ছিল সেই সম্পর্কে তাফসীরকারগণ দুটি কথা বলেছেন। একটা তরিকা, একদল বলেছেন যে যারা গরু পূজার বিরোধিতা করেছিল, যে আমরা এই কাজ করব না, এটা শিরক, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করবো, এই গরুর পূজা কেন করবো, এই বাছুর পূজা কেন করবো? তাদেরকে বলা হলো তোমরা এই অপরাধীদেরকে যারা গরুর পূজা করেছে তাদেরকে খুন করো, তাদেরকে হত্যা করো, তাহলে তোমাদেরকে মাফ করে দেবো, যারা হত্যা হয়ে যাবে তাদেরকে মাফ করে দেবো, কারণ শাস্তি হয়ে গেছে। আল্লাহ দুই শাস্তি একত্রিত করবেন না। একদল মুফাসসিরিন এই কথা বলেছেন, আর একদল বলছেন যে না, তাদেরকে বলা হলো অন্ধকার করে দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো তাফসীরের কিতাবে রয়েছে যে তোমরা একে অপরকে খুন করো, আর এইভাবে এক অপরকে হত্যা করতে করতে 70,000 তাফসীর কিতাবে রয়েছে, আল্লাহ ভালো জানে এই সম্পর্কে, 70,000 লোক বনী ইসরায়েলের মধ্যে হত্যা হয়ে গেছিল। তারপর আল্লাহ বললেন যে এখন ক্ষান্ত হও, তোমাদের তওবা কবুল হয়েছে, যারা বাঁচলো বাঁচলো আর যারা চলে গেছে চলে গেছে। এইভাবে আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছিলেন। তাহলে বনী ইসরায়েলদের তওবার জন্য আল্লাহ কত কঠোর শর্ত আরোপ করেছেন যে তওবা কবুল হবে কিন্তু হত্যা করতে হবে। পক্ষান্তরে আমাদের জন্য তওবার সহজ পদ্ধতি আল্লাহ রেখেছেন, তওবা মানে ফিরে আসা, ইউ টার্ন করে ফিরে আসেন। আপনি পাপের দিকে চলে গেছেন, বুঝতে পেরেছেন আমি পাপ করছি ভুল করেছি, দ্রুত আপনি ফিরে আসেন, এমন নয় যে এখন তো আমার বয়স 25-30-40 আর আমি 60-70 বছর বাঁচার আশায় বসে আছি, সুতরাং যাই ভুল পথে যাই, এমন বেকুপিটা তো দুনিয়ার ক্ষেত্রে কেউ করি না। গাড়ি চালিয়ে যাচ্ছেন আর রাস্তা ভুল করে দিয়েছেন, যাবেন কি এগিয়ে জানার পরে? কখনো ওই দিকে যাবেন না, ফিরে আসবে দ্রুত। আপনি বুঝতে পারছেন আমি একজন মুসলিম, আমি একজন আল্লাহর বান্দা, আমি অন্যায় করেছি, তাহলে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসতে হবে, এর নাম হচ্ছে তওবা। আর এই তওবার জন্য 3টি শর্ত রয়েছে যদি আল্লাহর হক হয়, আর 4টি শর্ত রয়েছে যদি মানুষের হক হয়। প্রথম শর্ত হচ্ছে যে গুনাহ বন্ধ করে দিতে হবে, যে গুনাহ করছেন গুনাহ বন্ধ করে নেবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে গুনাহর উপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আর এই রকম গুনাহ কখনো করব না। এই 3টি শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায় আল্লাহর হকের ক্ষেত্রে গুনাহ মাফ হয়ে যায়। নামাজ পড়তেন না, গুনাহ বন্ধ করেন, অর্থাৎ নামাজ ধরে নেন 5 ওয়াক্ত, অনুতপ্ত লজ্জিত হন যে কত নামাজ আমার ছুটেছে, তারপর আগামীর জন্য প্রতিজ্ঞা করেন জীবনে কখনো আর নামাজ ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তওবার দরজা আমাদের জন্য কত প্রশস্ত রেখেছেন এবং কত সহজ রেখেছেন। আল্লাহ পাক আমাদের দিনকে কত সহজ করেছেন, ওমা জাআলা আলাইকা ফিদ্দীন মিন হারাজ, দিনে আল্লাহ কঠোরতা রাখেননি, দিন ইসলামকে সহজ, আর দিন ও ইউসর, নবী সাল্লাল্লাহু বলছেন যে দিন অত্যন্ত সহজ, দিন ইসলাম মধ্যপন্থী, এই দিন মধ্যপন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। পক্ষান্তরে ইহুদীদের দিনে কত কঠোরতা ছিল যে তারা তওবা তাদের কবুল হবে এই শর্তে যে তারা যেন একে অপরকে খুন করে। মহান আল্লাহ বলছেন ওয়াইদ কালা মুসা আলী কওমিহি, মুসা আলাইহিস সালাম যখন বললেন স্মরণ করো সেই সময়কে নিজ জাতিকে, ইয়া কওমিহি আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের উপর অত্যাচার করেছো, বিত্তেখাযিকুমুল ইজলা, বাছুরকে মাবুদ হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করার জন্য তোমরা কেন বাছুরের পূজা করেছো, বড় জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, আর তোমাদের তওবা হবে তোমরা একে অপরকে খুন করো, বা তোমাদের সৎ লোকেরা অসৎদেরকে, মুশরিকদেরকে যারা গরুর পূজা করেছে তাদেরকে খুন করো। যালিকুম খাইরুল লাকুম ইনদা বারিকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তোমাদের সৃষ্টিকর্তার কাছেই। ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী আর রহিম, অতি দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়াইদ কুলতুম ইয়া মুসা, স্মরণ করো ওই সময় কি যখন তোমরা বলেছিলে হে মুসা। মুসা আলাইহিস সালামের কাছে বিভিন্ন প্রশ্ন করত, বিভিন্ন দাবি দাওয়া করত এই জাতিরা, বলেছিল লান নুমিনা লাকা, আপনার কথা বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহ জাহরা, আল্লাহকে একবার দেখতে চাই, আল্লাহকে যদি সরাসরি দেখে দেন তাহলে বিশ্বাস করবো। কি বেয়াদবি, এই বেয়াদবি করেছিল মুসা আলাইহিস সালামের জাতি। আল্লাহ পাক বলেন ঠিক আছে দেখার জন্য এসো, 70 জন লোককে বাছাই করে নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ফাখাযাতহুমুস সাইকা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। ওয়ান্তুম তানজুরুন, তোমরা দেখছিলে, এক এক করে মরে পড়ছে, একটা করে মরে পড়ছে আর বাকি লোকেরা দেখছে, চোখে তোমরা দেখছিলে, এইভাবে আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে ধ্বংস করে দিলেন। মৃত্যুর পরে জীবন দান করলেন, আল্লাহকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, কোরআনে কারিমকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.